الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد سورة المسد বলে প্রসিদ্ধ আমাদের দেশের মানুষের মধ্যে এখানে এই তাফসীর লেখা আছে তাফসীর সূরা তাব্বাত কারো কারো মাঝে এটা সূরা তাব্বাত বলে প্রসিদ্ধ সূরা তাব্বাত প্রথম অক্ষরটি বা প্রথম শব্দটি নেওয়া হয়েছে কলেমাটি নেওয়া হয়েছে আর কেউ কেউ নিয়েছে শেষ শব্দটি মিম মাসাদ সূরাতুল মাসাদ করেছে এই সূরা হচ্ছে মক্কি সূরা অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবনে নাজিল হয়েছে এই সূরা নাজিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু লাহাবের শানে আবু লাহাবের বদ আচরণের ক্ষেত্রে নাজিল হয়েছে শানে নজুল সহিহ বুখারীতে বর্ণনা করা হয়েছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাজা ইলাল বাতহা ফাসাইদা আল জাবাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে একবার খোলা মাঠে বেরোলেন খোলা জায়গায় তারপরে পাহাড়ের ওপর চাপলেন এখানে শুধু পাহাড়ের কথা বলা হয়েছে একটি পাহাড়ের ওপর অন্য রেওয়ায়ত রয়েছে সাফা পাহাড়ের উপরে চেপেছিলেন ফান্নাদা এবং উচ্চ স্বরে সবকে ডাকলেন মক্কার বাসিন্দা যারা তাদেরকে ইয়া সাবাহা হে মানুষ তোমাদের উপরে ভোরে আক্রমণ হতে যাচ্ছে ইয়া সাবাহার মানে হে মানুষ তোমাদের ওপর প্রত্যুষে ভোরে আক্রমণ হতে যাচ্ছে শত্রু হানা দিতে যাচ্ছে সাবাহা বলে আরবরা এইভাবে সকালে ভোরের অন্ধকারে তোমাদের শত্রুর আক্রমণ হতে যাচ্ছে সুতরাং সাবধান হ এ বলে ডাক দিলে তারা কিন্তু সজাগ হয়ে লাফিয়ে পড়ত বিছানা থেকে যেখানে কাজীকর্ম আছে একবার প্রস্তুত হয়ে যেত যে কি হয়েছে ব্যাপারটা কি ফাজতামাতি এলেই হে কুরাইশ যখন তাদেরকে এভাবে ডাক দিলেন নবী সাল্লাম তখন কুরাইশ বংশের লোকেরা সবাই একত্রিত হলে আওয়াজ শুনে যে কোন দিক থেকে আওয়াজ আসছে দেখি কি আওয়াজ দিচ্ছে নবী করিম সাল্লাহ সাল্লামের আওয়াজ শুনে তারা একবার উপস্থিত হলো পাহাড়ের কাছে ফাকালা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর আইতুম তার ভাবছে যে হয়তো খবর আছে কোন শত্রুর হয়তো মক্কার উপর আক্রমণ হতে যাচ্ছে শোনার জন্য গিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলে আর আইতুম আচ্ছা বলো ইন হাদাসতুকুম তোমাদেরকে যদি আমি এখন বলি যে আন্নাল আদুয়া মুসাববেহুকুম আও মুমাসসিকুম তোমাদের উপর শত্রু হানা দিতে যাচ্ছে আজকেই সকালে অথবা আজকে সন্ধ্যায় সকালে অথবা সন্ধ্যায় তোমাদের শত্রুর আক্রমণ হতে যাচ্ছে অন্য হাদিসে রয়েছে যে পাহাড়ের তোমরা এই দিকে আছো পাহাড়ের দুটো দিক এই দিকে আছো তোমরা যদি বলি তোমাদের পাহাড়ের পেছন থেকে তোমাদের উপর আক্রমণ করতে যাচ্ছে শত্রুরা আকুন্তুম তুসাদ্দিকুনি অন্য রেওয়ায়েতে আকুন্তুম মুসাদ্দিকিয়া আমাকে তোমরা বিশ্বাস করবে আমার কথা বিশ্বাস করবে যে সত্যি আজকে সকালেই অথবা সন্ধ্যায় শত্রুর আক্রমণ হতে পারে বিশ্বাস করবে আমার কথা তারা বলল নাম অবশ্যই বিশ্বাস করব বরং অন্য রেওয়ায়েতে আরো রয়েছে মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান তোমার এই 40-45 বছরের জীবনে তোমার কাছ থেকে সত্য ছাড়া কোনোদিন একটিও মিথ্যা কথা শুনিনি তাহলে কেন তোমার কথা বিশ্বাস করব না মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান তোমার পক্ষ থেকে আমাদের যে অভিজ্ঞতা তা সত্য ছাড়া আর কিছু জানি না তুমি সত্যবাদী তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসল কথা ব্যক্ত করলেন এটি ছিল ভূমিকা যে তোমরা বিশ্বাস করবে কিনা আমি যদি এরকম খবর দিই ফাইন্নি নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ কঠোর শাস্তির পূর্বে তোমাদেরকে আমি সতর্ক করছি আমি সতর্ককারী হিসাবে প্রেরিত হয়েছি আল্লাহর পক্ষ থেকে কঠোর শাস্তি আসার পূর্বে যদি তোমাদের কাছে আল্লাহর দিনের দাওয়াত পৌঁছে যায় আল্লাহর দিনের কথা পৌঁছে যায় তারপরে যদি তোমরা সাবধান না হও সতর্ক না হও অমান্য করো তাহলে কঠোর শাস্তি তোমাদের জন্য রয়েছে কঠোর শাস্তি আসার আগেই তোমাদেরকে সাবধান করছি সাবধান হয়ে যাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিকা রাখলেন তারপরে আসল কথা ব্যক্ত করলেন শত্রুর আক্রমণ একটি ভয় আর আল্লাহর আযাবের ভয় আখেরাতের শাস্তির ভয় কবরের আযাবের ভয় কোনটি বেশি ভয়ঙ্কর যেটি চিরকালের শাস্তি কুফরি শিরকের অবস্থায় মারা গেলে চিরকালের আযাব তারপরে পরকালের আযাব কবরের জীবনের আযাব আর আল্লাহর পক্ষ থেকে জি আযাবে ইলাহি শাস্তি খুব কঠোর শাস্তি শত্রুর আক্রমণ সময় কিছু লোক হতাহত হলো কিছু লোক পলাতক হলো কিছু লোক বাঁচলো কিছু আহত হলো ইত্যাদি তাই না কিছু মরলো কিছু আহত হলো এই হতে পারে কিন্তু আল্লাহর আযাব আসলে সমূলে বিনাশ হয়ে যাবে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে কঠোর শাস্তি আসার পূর্বে আমি সাবধান করছি, সতর্ক করছি, আমি তোমাদের জন্য সতর্ককারী নাজির হয়ে প্রেরিত হয়েছি। ফাকাল আবু লাহাব, সবাই তো চুপ থাকলো, কিন্তু আবু লাহাব নিজের ঘরের শত্রু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা, আবু লাহাব বলল যে আলে হাজা জামাতানা তাব্বাল্লাক, কোন রেওয়ায়তে রয়েছে তাব্বাল্লাকা হাজাল ইয়াউম, তাব্বাল্লাকা সায়ের আল ইয়াউম, আলে হাজা জামাতানা, তোমার আজকের দিন সর্বনাশ হোক, তুমি ধ্বংস হও হে মোহাম্মদ, এই জন্য আমাদেরকে ডাক দিয়ে একত্রিত করেছ। হ্যাঁ, আমরা নিজ নিজ বাড়ি ছেড়ে তোমার আওয়াজ শুনে দৌড় দিয়ে আমরা এসেছি, এই জন্য তুমি আমাদেরকে ডেকেছ। তাব্বাল্লাকা, তুমি ধ্বংস হও হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বলেছেন আবু লাহাব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, নবী সাল্লাম তো চুপ থাকলেন চাচার এই জালেমানা উক্তি শুনে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আর ধৈর্য ধারণ করলেন না, কারণ নবী করিম সাল্লাম সম্পর্কে সে বলেছে তাব্বাল্লাক, তুমি ধ্বংস হও। আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, মুহাম্মদ সাল্লাম ধ্বংস হবেন না, ধ্বংসকে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, ইয়াদা তাসনিয়া আছে এখানে, হ্যাঁ ইয়াদা আনে ছিল, কিন্তু ইয়াদা আবি লাহাব, আবির দিকে ইজাফত হওয়ার কারণে নুনটি হজফ হয়ে গেছে, ইয়াদানে আবি লাহাব ছিল, বুঝলেন না? এজন্য আবু লাহাবের দুই হাত বা হস্তদয় কি হোক, তাব্বাত মানে ধ্বংস হোক, তাব্বা মানে ধ্বংস হওয়া, এই শব্দটি সে ব্যবহার করেছিল, তাব্বাল্লাকা হে মোহাম্মদ, তোমার ধ্বংস হোক, তোমার সর্বনাশ হোক, তোমার পতন হোক। আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হস্তদয় ধ্বংস হোক, ওয়াতাব এবং সেও ধ্বংস হোক, সেও ধ্বংস হোক। তাহলে আল্লাহ রাবুল আলমী দুইবার ধ্বংসের কথা বললেন আবু লাহাব সম্পর্কে, একবার তার হাত, দুই হাত ধ্বংস হওয়ার কথা বললেন, কারণ মানুষের অধিকাংশ কাজকর্ম হয়, সম্পাদিত হয় কিসের দ্বারা? দুই হাতের দ্বারা। হ্যাঁ, দুই হাতের দ্বারা, কারোর সাথে লড়াই করলে, কারোর সাথে মারধর করলে, কোনো কিছু করতে গেলে, কিছু নিলে, কিছু দিলে, তাই না? চুরি ডাকাতি দেখেন, চিন্তায় সবগুলিতে হাত কাজ করছে, হাত আগে কাজ করছে। তো হাতের কর্ম বেশি, ভালো কর্মই করুক আর খারাপ কর্ম করুক, অধিকাংশ কাজগুলি সম্পাদিত হয় দুই হাত দ্বারা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের ক্ষেত্রে বলছেন আবু লাহাবের প্রথম দুই হাত ধ্বংস হোক, ওয়াতাব্বা এবং সেও ধ্বংস হোক, এবং সেও ধ্বংস হোক। এই একটি তাফসির, কোন কোন তাফসিরে পাবেন যে দুইবার তাব শব্দটি ব্যবহার হওয়ার অর্থ হচ্ছে এই, আর কেউ কেউ তাফসির করেছেন আরেকটি, তা হচ্ছে তাব্বাত ইয়াদা আবি লাহাব মানে আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাব ধ্বংস হোক। হাত বলে তার পুরো দেহকে উদ্দেশ্য করা হয়েছে আরবি ভাষায়, বা আমাদের ভাষা তো অনেক সময় শরীরের বিশেষ একটি অংশ বলে সেই ব্যক্তিকে উদ্দেশ্য করা হয়, আরবি ভাষা তো খুব বেশি হয়, হাতের ক্ষেত্রে হয়, চেহারার ক্ষেত্রে হয়, আর আমাদের ভাষায় চেহারার ক্ষেত্রে তো অবশ্যই হয়, চেহারা মুখমণ্ডলের ক্ষেত্রে খুব বেশি হয়। একজন লোককে দীর্ঘদিন না দেখলে বলেন, হ্যাঁ অনেকদিন পরে দেখেছেন, ও তোমার মুখটি অনেকদিন পরে দেখলাম, তোমার মুখটি অনেকদিন পরে দেখলাম, তোমার মোবারক চেহারা দীর্ঘদিন পরে দেখলাম, তোমার চেহারা দেখতে পাওয়া যায় না, এরকম তুলনা করে। তা আসলে চেহারা দেখা উদ্দেশ্য ওখানে না, তার গোটা দেহ, সেই ব্যক্তি, ব্যক্তি উদ্দেশ্য। তারপরে কারোর ওপর অসন্তুষ্টি থাকলে, শত্রুতা থাকলে, ওর চেহারাই দেখতে ইচ্ছা করে না, বলে না, বলে না, ওর চেহারাটাই দেখতে ইচ্ছা করে না, তাহলে তো ওর হাত পা দেখতে ইচ্ছা করে নাকি, ওর পেট পিঠ দেখতে ইচ্ছা করে নাকি, না ওই ব্যক্তিকে দেখতে ইচ্ছা করে না আসলে। তাহলে চেহারা বলে ওই ব্যক্তিকে উদ্দেশ্য করা হয়, দেখেন আমাদের ভাষায় ব্যবহার হচ্ছে। তো কোরআনের ভাষায় এরকম চেহারার ক্ষেত্রে হয়েছে, ওয়াবকা ওয়াজহু রাব্বিকা, আল্লাহর ওয়াজহ আছে, চেহারা আছে, কিন্তু শুধু আল্লাহর চেহারাই বাকি থাকবে না, আল্লাহর সত্তা এখানে, আল্লাহ জাত। দ্বিতীয় তাফসীর কি বলছিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাব মানে আবু লাহাব ধ্বংস হোক, এটি হচ্ছে দুআইয়া বাক্য, বদ্দ অভিশাপের বাক্য, এই জন্য হোক অর্থ করলাম। আর দ্বিতীয় ওয়াতাব, দ্বিতীয় জুমলা, দ্বিতীয় বাক্য যেটি, তার অর্থ হচ্ছে সংবাদ দেওয়া, দোয়া নয় সংবাদ দেওয়া। তাহলে একবার বললেন এই যে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক মানে আবু লাহাব ধ্বংস হোক, দুই হাত বলে সেই ব্যক্তিকে উদ্দেশ্য করা হয়েছে। আর ওয়াতাব দ্বিতীয় তাব মানে সে ধ্বংস হয়েছে, সে ধ্বংস হবে, সে ধ্বংস হবে, সংবাদ এটি, খবর। দোয়ার জুমলাকে, দোয়ার বাক্যকে আরবি গ্রামারে ইনসা বলে, জুমলা ইনসাইয়া, জুমলার দুই রকম প্রকার আছে। আর জুমলা খাবার মানে কোনো কিছু সংবাদ দিচ্ছেন, একটি জুমলা, জাজাক আল্লাহ খায়ের, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক, এটি কি দোয়া, দোয়া না, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক। আর জাজাক আল্লাহ খায়ের, এটা অর্থ হইতে পারে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিয়েছেন, তাহলে দোয়া হইল কি, না এটি খবর সংবাদ জানো, আল্লাহ আপনাকে অনেক কিছু দিয়েছেন, এগুলো উত্তম প্রতিদান আপনার ভালো আমলের, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিয়েছেন। দেখেন একটি শব্দের দুটি অর্থ হইল, একটা খবরের অর্থ, একটা হচ্ছে ইনশার অর্থ। ওই রকমই তাব্বাত ইয়াদা আবুল লাহাব মানে আবুল লাহাব ধ্বংস হোক, দুয়ার অর্থ। আর ওয়াতাব আবুল লাহাব ধ্বংস হবে, যেমন কাদাফ লাহাল মোমেনুন, মোমিনরা মুক্তি অবশ্যই পাবে, সফলকাম হবে, বুঝলেন? এটি হচ্ছে দ্বিতীয় তাফসীর। তারপরে আল্লাহ বলছেন মা আগনা আনহু মালুহু আমা কাসাব, তার ধন সম্পদ এবং সে যা উপার্জন করেছিল, অমা কাসাবা, কাসাব মানে উপার্জন করা, কামাই করা, আর আগনা মানে হচ্ছে কাজে আসা, উপকারে আসা। মা আগনা আনহু, মা মানে না, তার কাজে আসেনি, মালহু তার ধন সম্পদ, অমা কাসাব এবং যা সে উপার্জন করেছিল, তার ধন সম্পদও কাজে আসেনি এবং সে যা উপার্জন করেছিল তাও তার কাজে আসেনি। কার? আবুল আহাবের কাজে আসেনি, আবুল আহাবের কাজে আসেনি। তো ধন সম্পদ বলে দেওয়ার পরে আল্লাহ আবার বলছেন অমা কাসাব, সে যা উপার্জন করেছিল, তাহলে আর কি উপার্জন করেছিল? মানুষ কি উপার্জন করে? কি? হ্যাঁ, মান সম্মান, হ্যাঁ ঠিক ঠিক আছে, আর ঠিক ছেলে মেয়ে, ঠিক। এই জন্য তাফসির কারগণ বলেছেন কেউ কেউ যে ধন সম্পদ যখন আল্লাহ উল্লেখ করে দিয়েছেন মালহুতে, তাহলে অমা কাসাবের অর্থ হচ্ছে আওলাদ, তার কাজে আসেনি তার ধন সম্পদ এবং তার সন্তান সন্ততি। অমা কাসাব মানে সে যা উপার্জন করেছিল, সন্তান সন্ততি। তারা দলিলে পেশ করেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে এসেছে যে ইন্না আওলাদাকুম মিন কাসাবিকুম, তোমাদের সন্তান সন্ততি আওলাদ হচ্ছে তোমাদের উপার্জন, উপার্জিত বস্তু। তাহলে এখানে কাসাব বলা হয়েছে, ওখান থেকে ওই হাদিস থেকে এই তাফসীর নেওয়া হয়েছে। তাহলে এর অর্থ হবে যে তার কাজে তার ধন সম্পদ আসেনি আর সন্তান সন্ততিও আসেনি, আমাদের দেশীয় ভাষায় তার ধন জন তার কোনো কাজে আসেনি। ধন আর জন, জন বলে ছেলে মেয়েদেরকে, বংশের লোকদেরকে, তার ধন জন কোনো কাজে আসেনি, বুঝতে পারলেন? এই অর্থ করেছে কেউ কেউ। তাহলে অমা কাসাবার অর্থ আওলাদ, সন্তান সন্ততি করেছে। আর অন্যান্য তাফসিররা বলেছেন যে না, আওলাদ সন্তানে শুধু মা কাসাব, আল্লাহ আম কথা বলেছেন, ব্যাপক কথা, তাকে আমার সীমিত কেন করব, আমরা সন্তানকেও রাখবো তার অর্থে। এবং যেমন খ্যাতি বললেন, মান সম্মান, তার প্রভাব, হ্যাঁ তার নেতৃত্ব, এগুলি সবকিছু মানুষের উপার্জিত বস্তু, এলম বিদ্যা বুদ্ধি, এগুলি সব উপার্জন করে মানুষ, মায়ের পেট থেকে হয়ে আসে না। তো এগুলি তার কোনো কাজে আসেনি, তার কোরাইশ বংশী মর্যাদা, তারপরে তার সৌন্দর্যতা, অত্যন্ত সুন্দর ছিল আবুল আহাব, আবুল আহাবের সৌন্দর্যতার কারণে তার কুনিয়াত ছিল, উপাধি ছিল বা উপনাম ছিল, ডাকনাম উপনাম ছিল আবুল আহাব। লাহাব মানে হচ্ছে লেলিহান শিখা, লাল আগুন, লেলিহান শিখা, আবুল আহাব মানে সে লেলিহান শিখার বাবা। তার নাম ছিল আব্দুল উজ্জা, উজ্জা দেবী ছিল, তারা উজ্জার নামে নাম রাখত, তারা আব্দুল উজ্জা। মুমিন আমরা রাখি আব্দুল্লাহ আব্দুর রহমান, কারণ আমরা আল্লাহর বান্দা, তার নাম রাখত আব্দুল উজ্জা, আব্দুল্লাত, লাতের বান্দা। যেমন হিন্দুরা নাম রাখছে কি, রামদাস, রামদাস কারণ রামের বান্দা, রামদাস মানে, আর আব্দুল্লাহ মানে আল্লাহর দাস, আব্দুল হক মানে সত্য দাস, আল্লাহর দাস, ঠিক কিনা? তো কাফের মুশরিকেরা মক্কা তারা আব্দুল উজ্জা, আব্দুল্লাত এরকম নাম রাখত তারা। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এর কি অর্থ হল, তার কাজে আসেনি, তার উপকারে আসেনি তার ধন সম্পদ এবং তার সন্তান সন্ততি, একটি অর্থ। আরেকটি তাফসীর একটু আম, তা হচ্ছে তার কাজে আসেনি তার ধন সম্পদ এবং তার উপার্জিত বস্তু বা সে যা উপার্জন করেছিল, সে উপার্জন করেছিল তার খ্যাতি, মান সম্মান, বিদ্যা বুদ্ধি ইত্যাদি এবং সন্তান সন্ততি, তাও কাজে আসেনি তার। তারপর আল্লাহ বলছেন সায়াসলা নারান যাতা লাহাব, সা মানে শীঘ্রই, উর্দুতে বলে আনকারিব, আনকারিব মানে খুব কাছাকাছি সময়ে, হ্যাঁ শীঘ্রই এর মানে করা হয়, অচিরেই, এগুলি অর্থ হচ্ছে বাংলায় সা মানে, সা আর সৌফা, সৌফা যেমন কাল্লা সৌফা তা আলামুন, শীঘ্রই জানবে, তার মানে শীঘ্রই করা হচ্ছে, কিন্তু দুটোতে একটু পার্থক্য আছে, কিন্তু বাংলায় অর্থ করতে গিয়ে তো শীঘ্রই নেই অচিরে, সিন সৌফা, কিন্তু আরবিতে দুটোতে একটু তফাত আছে, সিন মানে একেবারে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, আর সৌফা মানে একটু বিলম্বে, দু চার দশ দিন বিলম্বে, দু চার বছর বিলম্বে, দশ বছর, বিশ বছর বিলম্বে, বা হয়তো পঁচিশ পঞ্চাশ বছর বিলম্বে, তাও হইতে পারে, সেটাও শীঘ্রই, খুব তাড়াতাড়ি, অনতি বিলম্বে বলা যেতে পারে এইভাবে, কিন্তু অর্থ দুটোর কাছাকাছি এরকম। শুধু ভাব অর্থের দিক দিয়ে মনে রাখবেন যে সিন মানে খুব শীঘ্রই আর ওটাও শীঘ্রই, সফা মানে শীঘ্রই। তো এখানে সায়াসলা নারান আল্লাহ বলছেন, সেই ব্যক্তি প্রবেশ করবে। ইয়াসলা মানে হচ্ছে দাখিল হওয়া, ইয়াদখুলু সায়াসলা। তাসলা নারান হামিয়া, সূরা গাশিয়া আছে, ওখানে মুয়ান্নাসের সিগা হচ্ছে ইয়াসলা থেকে তাসলা, কারণ ওখানে আছে নাফসের কথা, তাই না? হালাতাক হাদিসুল ওজুহুন, হ্যাঁ, হালাতাক হাদিসুল গাশিয়া, ওজুহুন ইয়াউমাইযিন খাশিয়া, আমালাতুন নাসিবা, তাসলা নারান হামিয়া, ওজুহুন কিছু চেহারা। তো কিছু চেহারা যেহেতু জামা আছে, আর জামা হচ্ছে মুয়ান্নাসের কায়েম মুকাম, সেজন্য সেখানে তাসলা শব্দ মুয়ান্নাস ব্যবহার করা হয়েছে। আর এখানে যেহেতু আবু লাহাব, সেজন্য ইয়াসলা ওয়াহিদ মুজাক্কার গায়েব। সায়াসলা, সেই ব্যক্তি শীঘ্রই প্রবেশ করবে নারান জাত আল্লাহাব, শিখা বিশিষ্ট আগুনে, শিখা বিশিষ্ট অগ্নিতে। নারান আর তার সিফাত হচ্ছে জাত আল্লাহাব, জাত মানে ওয়ালা বিশিষ্ট, আর লাহাব মানে হচ্ছে শিখা। সায়াসলা নারান জাত আল্লাহাব, সে শীঘ্রই প্রবেশ করবে নারান জাত আল্লাহাব, শিখা বিশিষ্ট আগুনে। কেউ কেউ লেলিহান আগুনে তর্জমা করেছে, কিন্তু শাব্দিক অর্থে এটা যদি করা যায় তাহলে জাতা মানে ওয়ালা বিশিষ্ট, আর লাহাব মানে হচ্ছে অগ্নিশিখা। সে তো জাহান্নামে প্রবেশ করবে খুব শীঘ্রই। তার স্ত্রীর কি হবে? তার স্ত্রী আরো বড় জালেম ছিল, তার স্বামীর চাইতে কম ছিল না। ওর স্ত্রীর নাম ছিল উম্মে জামিল, নাম মানে এটি হচ্ছে উপনাম, উম্মে জামিল, জামিলের মা। আর ওর নাম ছিল আরওয়া, আরওয়া। বাবা ছিল হারব বিন উমাইয়া, হারব বিন উমাইয়া হচ্ছে আবু সুফিয়ানের বাবা, আবু সুফিয়ান ইবনে হারব বিন উমাইয়া, যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে ইসলাম কবুল করলেন, কিন্তু জীবনের প্রথম দিকে বড়ই শত্রুতা ইসলামের করে, ইসলামের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ওহদ যুদ্ধে যে বিপর্যয় এসছে সাহাবাই কেরামদের, সেখানে ক্ষতি হয়েছে আবু সুফিয়ান এবং খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নেতৃত্বে। কাফেরদের পক্ষ থেকে তারা নেতৃত্ব দিচ্ছিল, পরে আল্লাহ রাব্বুল তাদের অন্তরে ইসলাম দিয়েছেন যে তারা ইসলাম কবুল করেছে। তো আবু সুফিয়ান বিন হারব বিন উমাইয়ার বোন ছিল কে? উম্মে জামিল বা আরওয়া বিনতে হারব বিন উমাইয়া। এই আরওয়া বা উম্মে জামিল কার স্ত্রী? আবু লাহাবের স্ত্রী। আর আমাদের দেশে একটি ভুল ধারণা আছে, বক্তারা ম্যাক্সিমাম বলে আবু সুফিয়ান আল্লাহ রসুলের চাচা, না আবু জাহাল বলে, আবু জাহালকে বলে, আবু জাহাল দূরের সম্পর্ক, দূরের সম্পর্ক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আবু সুফিয়ান ন আল্লাহ রসুলের চাচা না, তবে চাচার কে? চাচার শালা আবু সুফিয়ান বিন হারব বিন উমাইয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মে জামিল সম্পর্কে, অর্থাৎ আবু লাহাবের স্ত্রী সম্পর্কে বলছেন, ওমরাতুহু, এবং তার স্ত্রী, কার স্ত্রী? আবু লাহাবের স্ত্রী, হাম্মালাতাল হাতাব, যে ছিল হাতাব মানে লাকড়ি বা জ্বালানি, আসলে এখানে এমনি কাঠ না, এটা হচ্ছে জ্বালানি, ইন্ধন, এগুলোকে বলে জ্বালানি বা ইন্ধন। যে ব্যক্তি ইন্ধন বহনকারিণী ছিল, সে ছিল ইন্ধন বহনকারিণী, হাম্মালাতাল হাতাব, ইন্ধন, ইন্ধন বহনকারিণী ছিল। সে ইন্ধন বহনকারিণী ছিল কোথায়? এই ক্ষেত্রে দুইটি তাফসির আছে তাফসির কিতাবে। একটি হচ্ছে যে তার স্বভাব ছিল নবী করিম সাল্লামকে কষ্ট দেওয়া, নবী সাল্লাম কষ্ট দেবে কি দিয়ে? নবী সাল্লাম যে কাবা শরীফে আসতেন রাস্তা দিয়ে, তো রাস্তায় কাঁটা ফেলে রাখত, কণ্টক যুক্ত ওইগুলো জ্বালানিগুলো ফেলে রাখত, কাঠ ফেলে রাখত বা লকড়ি ফেলে রাখত। তো সে মক্কা থেকে বেরিয়ে দূরে চলে যেত, মাঠে চলে যেত, গলায় একটা রশি নিত, খেজুর রশি নিত, আর রশি নেওয়ার পরে রশি ঝুলাতে ঝুলাতে গলায় চলে যেত, যাওয়ার পরে ওই মাথায় করে বয়ে নিয়ে আসত, ওই কাঁটাওয়ালা লাকড়ি ইন্ধন করে নিয়ে আসতো, নিয়ে আসার পরে ওই কাঁটাগুলিকে বিছিয়ে রাখত নবী সাল্লামের পথে, কিছুটি বায়িত রয়েছে। তাহলে এই তাফসির দুনিয়ায় তার এই আচরণের কথা এখানে উল্লেখ করা হয়েছে, যে কত বদচরিত্রের মহিলা ছিল, যে অমরাতহু, এই আবু লাহাবের বিবি স্ত্রী হাম্মালাতাল হাতাব, যে ব্যক্তি ইন্ধন বহনকারিণী ছিল নবী সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য, ইন্ধন বহন করে নিয়ে আসত। ফিজি দেহা, তার গলদেশে, জিদ মানে হচ্ছে অনক, জিদ মানে হচ্ছে অনক, হা তার, অর্থাৎ এই আবু লাহাবের স্ত্রীর, ফিজি দেহা, তার গলদেশে হাবলুন, রশি ছিল, মাসাদ, খেজুরের, তার গলদেশে ছিল খেজুরের রশি। তো এই খেজুরের রশি আপনার রশি তৈরি করতো, রশি তৈরি করে রশিটা নিয়ে যেত, যাতে করে ওই জ্বালানিগুলিকে বেঁধে নিয়ে আসবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার এই আচরণের কথা উল্লেখ করেছেন এখানে, একটি তাফসির হয়ে গেল। আর একটি তাফসিরে বলা হয়েছে যে না, এই যে অবস্থাটি তার বর্ণনা করা হয়েছে, এটি তার জাহান্নামের অবস্থা বর্ণনা করা হয়েছে, জাহান্নামের অবস্থা বর্ণনা করা হয়েছে। দুনিয়াতে যে বদ আচরণ করত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, সেই রকমই আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাল কিয়ামতে জাহান্নামে ওই অবস্থায় রাখবেন, এবং সে জাহান্নামে তার স্বামীর সহযোগী হবে, স্বামীকে জ্বালাবার জন্য, নিজে জ্বলার জন্য। আর এই অবস্থায় জ্বলতে থাকবে কি হাম্মালাতাল হাতাব, জাহান্নামের ইন্ধন বহনকারিণী হবে জাহান্নামে, আর ইন্ধন নিয়ে এসে এসে তারা স্বামীকে জ্বালাবার জন্য সহযোগিতা করবে আর নিজেও জ্বলবে। আর ফিজি দেহ হাবুল মিন মাসাদ, আর তার গল দেশে জাহান্নামের রশির ফাঁদ লাগানো থাকবে, ফাঁসি লাগানো থাকবে, আর জাহান্নামী অবস্থায় তারা জ্বলতে থাকবে, এই কথা বলা হয়েছে। তো আশা করি আয়াতের তর্জমা এবং সংক্ষিপ্ত তাফসীর স্পষ্ট, ঠিক না? আর শানে নজুল এর আগে বর্ণনা করে দিয়েছি, বললাম যে আবু লাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিল। নবী সাল্লামের চাচা সম্পর্কে এতটুকু জেনে রাখা ভালো যে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন সমস্ত কুদরতের ক্ষমতার মালিক, হেদায়তের মালিক, গুমরাহির মালিক, ভালো মন্দ সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল্লাহ আলামিন। আল্লাহর যে কাজে কত বড় হিকমত আছে আল্লাহই ভালো জানেন, এবং সবকিছুর মালিক আল্লাহ, মানুষের ইখতিয়ারে কিছুই নেই। অমাতাশা উনা ইল্লা ইশা আল্লাহ রাব্বুল্লাহ আলামিন, এটা আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন নবী সাল্লামের চাচাদের সম্পর্কে। আর আল্লাহ যে প্রত্যেকের অন্তরের মালিক, হ্যাঁ, আল্লাহর হাতে বান্দার অন্তর কলব, এই কথা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটাও অত্যন্ত স্পষ্ট। এই ক্ষেত্রে দেখুন নবী সাল্লামের চাচাদের ইতিহাস, চাচারা আল্লাহ তিন ভাগে ভাগ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লামের চাচাদেরকে তিন ভাগে ভাগ করেছেন। কে বলতে পারেন তিন ভাগে ভাগ করেছেন? কেউ ইমান নিয়ে এসছে? চরম বিরোধিতা করেছে, গ্রহণ করেনি কিন্তু সহযোগিতা করেছে, চরম সহযোগিতা করেছে কিন্তু ইমান নিয়ে আসেনি, ইমানের তৌফিক হয়নি। ইমান নিয়ে আসছে কয়জন? একজন, তিনজন, দুইজন হলো। আচ্ছা, একজন হলো বলুক হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন হলো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন, তো দুটো হইলো, আর একজন কে? আর কেউ ইসলাম গ্রহণ করেছে কি? দুইজন বাস, ঠিক আছে, না তিনজন বলেছেন, তাহলে দুইজন ইসলাম গ্রহণ করেছে, কে? হামজা এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজনের মধ্যে কে বেশি উত্তম যদি কেউ জিজ্ঞেস করে? হামজা রাদিয়াল্লাহু তাআলা উত্তম, কারণ নবী করিম তাকে আসাদুল্লাহ বলেছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে দুইজনকে আসাদুল্লাহ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হামজা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আসাদুল্লাহ, এবং তিনি সাইয়্যিদুশ শুহাদা, তার শাহাদাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শোকে মর্মাহত হয়ে পড়েছিলেন, আল্লাহ রাব্বুল তাকে শাহাদাতে সম্মান দান করেছেন। তো হামজা রাদিয়াল্লাহু তাআলা সম্মানিত বেশি আব্বাস রাদিয়াল্লাহু তাআলার তুলনায়, কিন্তু দুইজনেই মুমিন মুসলিম এবং দুইজনই সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আর চরম শত্রুতা করেছে কে? আবু লাহাব চরম শত্রুতা করেছে, এমন শত্রুতা করেছে যে এক দুটো হাদিস শুনলে বুঝতে পারবেন, শত্রুতার হাদিসটা শোনাই। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন, ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ বলেছেন ওয়াকানা কাসির আল আযিয়া লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ব্যক্তি আবু লাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত কষ্ট দিত, ওয়াল বুগযাতু লাহু, এবং অত্যন্ত শত্রুতার বিদ্বেষ রাখত, জ্বলে থাকতো সবসময়, ওয়াল ইজদিরা বিহি, নবী সাল্লামের মানহানি যে কোনো জায়গায় সুযোগ পেলে মানহানি করত আর অপমান করত, ওয়াত্তানাক্কুসু লাহু ওয়ালি দীনহি, এবং নবী সাল্লামকে এবং নবী সাল্লাম নিয়ে আসা দিনকে যে কোনো জায়গায় যদি অপদস্থ করার সুযোগ পেত সে ছেড়ে দিত না, সবসময় এই সুযোগ থাকতো সে। রওয়াল ইমাম আহমদ আন আবি যিনাদ, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই হাদিস বর্ণনা করেছেন, আখবারান রাজুলুন ইয়াকুলু রাবিয়া ইবনে আব্বাদ ইবনে মিনাদ দাইল ওয়া কানা জাহিলিয়ান ফা আসলামা, এ রাবিয়া নামক এক ব্যক্তি জাহিলি যুগে মুশরিক ছিল, তারপরে সে মুসলমান হয়েছিল। সে বলছে রায়তুন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিল জাহিলি, আমি যখন জাহিলি যুগে ছিলাম তখন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মক্কায় দেখতাম, ফি সুকে জিল মাজাজ, জিল মাজাজের মেলায়, আরব দেশে বেশ কিছু মেলা লাগতো, ওকাজের মেলা খুব প্রসিদ্ধ মেলা ছিল, জিল মাজাজের মেলা, আলমাজান্নার মেলা, এসব মেলা লাগতো, যেমন হিন্দুদের বহু মেলা লাগে, তার কবর পূজারীদের ওরুসের মেলা লাগে, তো এগুলিও সব বাতিল পন্থীদের মেলা হওয়াটা এটা হচ্ছে খুব পুরানো ইতিহাস। তারপর মেনায় আমরা ইবাদত বন্দি করি, জাহিলি যুগের লোকদের মেলা লাগতো, ওখানে মেনায় হজের পরে মেলা লাগতো, তো নবী সাল্লামকে জাহিলি যুগে দেখেছি ফিসুকা জিল মাজাজ, জিল মাজাজের মেলায় দেখতাম, নবী সাল্লাম মেলাতে যেতেন, তাহলে বোঝা গেল যদি ইসলামের দাওয়াত দেওয়ার সুযোগ সুবিধা কোথাও থাকে, যেখানে গ্যাদারিং আছে লোকজন বেশি পাবো, তাহলে একথা চিন্তা করলাম যে এখানে মেলা, মেলায় কেন যাবো আমি, সুযোগ পেলে ওখানেও যেতে হবে, নবী সাল্লাম যেতেন, এ মেলায় যেতেন, ওয়াহা ইয়াকুল, এবং লোকজনকে বলতেন যে এখানে সুযোগ পেয়েছে, বিভিন্ন এলাকার লোক, মক্কার কোরাইশরা রাহে মানে না, কিন্তু মেলাতে তো বিভিন্ন গোত্র থেকে এসছে, কেউ নাজদ থেকে এসছে, কেউ তেহামা থেকে এসছে, কেউ ইয়ামান থেকে এসছে, কেউ কোথা থেকে এসছে, কেউ কোথা থেকে এসছে, সুতরাং সুযোগ এখন বিভিন্ন দেশে এরাই আমার আওয়াজটুকু পৌঁছে দিবে, যারা একজন এসেছে, কেউ না কেউ তো ইসলাম গ্রহণ করবে, কারো অন্তরে তো আল্লাহ ইসলাম দেবে, তাই নবী সাল্লাম এই সুযোগগুলি গ্রহণ করতেন, হজের মৌসুমে যেতেন মেনায় মুজদালিফা আরাফায়, লোকেরা শুনত, কিন্তু কারণ লোকের স্বভাব, ভালো বলেন আর মন্দ বলেন, নতুন কিছু কথা বললে মানুষ শুনবে, ঠিক না? নতুন কোন কথা বললে লোকজন অনেকে মানবে না, কিন্তু তামাশা দেখতে আসবে, তামাশা দেখতে আসবে। আমাদের দেশের রাজনৈতিক এগুলো দেখছেন না যে গ্যাদারিং গুলো সভাগুলি, বিরোধীরাও আসছে কি বলে দেখি, ওদের নেত্রী কি বলে দেখি, বলছে ওদের নেত্রী কি বলে দেখি, তামাশা দেখার জন্য আসে, যদি সবাই বাতিল তারা। তো কথা হচ্ছে যে অন্যাস মুজতামিউন আলাইহি, তার সাথে আমরা তুলনা করি না অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বা হকের দাওয়াতকে। তো লোকেরা সব ভিড় ভাড়ে জমিয়েছিল, ওয়ারাআহু রাজুলুন ওয়াদিউল ওয়াজহি, কিন্তু পিছন দিক থেকে একজন অত্যন্ত সুন্দর আকারে সুন্দর চেহারার মানুষ, আহওয়াল যু গাদিরাতাইন, তার বড় বড় চুল ছিল, ইয়াকুলু, সে বলতো ইন্নাহু সাবি কাযাব কাযিব, এ হচ্ছে বেদিন, সাবি বলতো তারা বেদিনকে, বেধর্মীকে, বিধর্মী যে শব্দটি আমরা ব্যবহার করি যার কোন ধরদিন ধর্ম নেই তাকে সাবি বলা হয়, ইন্নাহু সাবি, বাপদাদার দিন ছেড়ে দিয়েছে, পূর্বপুরুষের দিন ছেড়ে দিয়েছে, মানে সে বিধর্মী বেদিন হয়ে গেছে, এ হচ্ছে বেদিন বিধর্মী। আর কাযিব মিথুক, ইয়াতবাউহু হাইসু যাহাব, বলছেন এই রাবিয়া ইসলাম গ্রহণের পরে যেখানে নবী সাল্লাম যান ওখানে গিয়ে আবুল হাব হাজিস, চাচা এত দুষ্ট দুরাচার চাচা, যেখানে ভাতিজা গিয়ে ইসলামের কথা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে গিয়ে ওই কথা বলে, পেছনে পেছনে থাকে সে। ফাসআলতু আনহু, তার সম্পর্কে আমি জিজ্ঞাসা করলাম যে এটা কে, এই যে পেছন থেকে বলছে, এ বলছে লা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আর এই পেছন দিক থেকে লোকটি সুন্দর লোকটি এসে বলছে ইন্নাহু সাবিউন কাযাবুন, এ বলছে কে এটা? লোকেরা বলল, মেলার লোকেরা, হাজা আম্মু আবু লাহাব, যারা চেনে মক্কা, হাজা আম্মু, এ হচ্ছে মোহাম্মদ সাল্লামের চাচা আবু লাহাব, চাচা। ঘরের লোকের শত্রুতা বেশি ক্ষতিকর, ঘরের লোকের শত্রুতা বেশি ক্ষতিকর, কারণ মূর্খ সমাজের লোকেরা বলবে যদি অতই ভালো লোক হইতো, অতই যদি ভালো কথা হইতো, তো তার চাচা শুনতো না তার কথা, তার ঘরের লোকেরা শত্রুতা করতো, তার ভাই শুনতো না, তার বাবা শুনতো না, মানতো না, এগুলি কথা কে বলবে? জাহেল মূর্খ শিক্ষিত লোকেরা, কারণ তারা কোরআনে হাদিসের দলিল বুঝতে চায় না, তার আল্লাহ রসুল কথা বুঝতে চায় না, তারা দেখতে চায় যে জনসংখ্যা কোনখানে বেশি, এইসব জিনিস দেখে। আসলে এইভাবে বিভ্রান্ত করত লোকদেরকে আবু লাহাব, এই ছিল আবু লাহাবের শত্রুতা। ফানজালাল্লাহু তাআলা মা আগনা আনহু মালুহু মা কাসাব, কি বলেছিল আবু লাহাব? বলতো তার স্বজাতিকে, বংশের লোকদেরকে বিভ্রান্ত করার জন্য, যে ইনকানা মা ইয়াকুলু ইবনু আখি হাক্কান, এটা আমার ভাতিজা, ও যদি সত্যই কথা বলে, যে তোমরা যদি আমার কথা না শোনো তাহলে তোমাদের জন্য আজাব প্রতীক্ষায় রয়েছে, শাস্তি আছে, এই কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যই বলে তাহলে আমার কাছে ধন সম্পদের অভাব নেই, অনেক টাকা পয়সার মালিক আমি, আর আমার সন্তান সন্ততি বংশের অভাব নেই, লোকজনের অভাব নেই, এদেরকে আমি আমার মুক্তিপণ হিসাবে, এই ধন সম্পদ টাকা পয়সা আর আমার ছেলে মেয়েদেরকে মুক্তিপণ হিসাবে আল্লাহকে দিয়ে দিও, আর বলবো যে আমাকে মুক্তি কর, আজাব থেকে মুক্তি দাও। আমার ভাতিজা যদি সত্য কথা বলে, এটি যদি হক হয়, ফাইনি আফতাদি নাফসি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে আমার নাফসকে, আমাকে আমি কি করবো, ছাড়িয়ে নেব, ইয়াউমাল কিয়ামতের দিনে মিনাল আযাবিল আলিম, কঠোর শাস্তি থেকে, মালি ওয়ালা দিহি, আমার ধন সম্পদ এবং আমার সন্তান সন্ততি দিয়ে। এগুলো ঠাট্টা মজাক করে, কারণ বিশ্বাসই করেন এইসব কথাবার্তা, মুক্তিপণ হিসাবে দিয়ে দিয়ে আমি নিজে মুক্ত হয়ে যাবো। ফানজাল আল্লাহ তাআলা, এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন কি নাজিল করলেন, মা আগনা আনহু মালুহু মা কাসাব, তার কাজে আসেনি আর আসবেও না, তার ধন সম্পদ এবং যা সে উপার্জন করেছিল সন্তান সন্ততি অথবা তার খ্যাতি মান সম্মান। ওয়া কাউলুহু তাআলা, এবং মহান আল্লাহর বাণী নাজিল হলো, সায়াসলা নারান যাতা লাহাব, শীঘ্রই সে প্রবেশ করবে লিলিহান আগুনে, যাতা লাহাবিন। উম্মে জামিল, কি বললাম উম্মে জামিল সম্পর্কে, তার নাম মনে আছে, তার নাম কি? আর ওয়া, এ উম্মে জামিল সম্পর্কে হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ বলছেন যে কানাত যাওজাতুহু মিন সাদাতে নিসায়ে কুরাইশ, কুরাইশের নেতা নেতার মেয়ে, অর্থাৎ নেত্রী স্থানীয় পরিবারে তার জন্ম। ওয়াহিয়া উম্মে জামিল, ওয়া ইসমাহা আরওয়া বিনত হারবিন উমাইয়া, ওয়াহিয়া উখত আবু সুফিয়ান, আবু সুফিয়ানের বোন। ওয়া কানাত আউনান লি যাওজিহা আলা কুফরিহি ওয়া জুহুদিহি ওয়া ইনাদিহি, মানুষ যদি একা খারাপ হয় আর তার স্ত্রীটা যদি ভালো হয় তাহলে এত খারাপ হতে পারে না, কারণ ওকে একটু লাগাম দিছে স্ত্রীতে, আর স্ত্রী বড় বড় মানুষকে অনেকটাই কন্ট্রোল করতে পারে, স্ত্রীর মধ্যে ক্ষমতা আছে। এরকম যদি স্ত্রী যদি খুব খারাপ হয় আর স্বামীটা যদি খুব ভালো হয় তাহলে ওকে লাগাম দিতে পারে, যতই খারাপ খানিকটা লাগাম দিতে পারে, আর দুজনে যদি খারাপ হয়ে যায় তাহলে সীমাহীন খারাপ, ওদেরকে আর কে লাগাম দেয়, বাধা দেয় আল্লাহ ছাড়া, ঠিক না? তো আবু লাহাব আর উম্মে জামিল অবস্থা এরকম ছিল, দুইজনে দুষ্ট দুরাচার। বলছেন যে যেমন সে কুফুরি এবং আল্লাহর দিনকে অস্বীকার করা এবং হটকারিতার ক্ষেত্রে তার স্বামীর সে সহযোগী ছিল দুনিয়াতে, ওই রকম ফালে হাজা তাকুনু ইয়াউমাল কিয়ামাতি আউনান আলাইহি ফি আযাবিহি ফি নারে জাহান্নাম, জাহান্নামের আযাবেও তার স্বামীর সাহায্যকারী হবে, তার স্বামীকে জ্বালাবার জন্য ইন্ধন বহনকারিনী হবে। ওয়ালিহাজা কালা, এই জন্য মহান আল্লাহ ইরশাদ করেছেন হাম্মালাতাল হাতা ফি জিদে হাবলু মিন মাসাদ। তাহলে হাম্মালাতাল হাতা ফি জিদে হাবলু মিন মাসাদ দুইটি তাফসীর, একটা হচ্ছে দুনিয়ার অবস্থা বর্ণনা করা হয়েছে যেন বিষয় কষ্ট দেওয়ার জন্য যে কাঁটাগুলি নিয়ে আসতো, নিয়ে আসার রাস্তায় ফেলতো, আরেকটি হচ্ছে তার জাহান্নামের অবস্থা এখানে বর্ণনা করা হয়েছে। তাহলে এর অর্থ হবে তাহমেলুল হাতা ফাতুলকি আলা জাওজিহা লিয়াজদাদা আলা মা হুয়া আলাইহি ফিহি ওয়া হিয়া মুহাইয়াতুন লিযালিকা মুস্তাইদাতুন লাহু। কিয়ামতের দিনে জাহান্নামে এইভাবে তার স্বামীর উপর নিয়ে এসে ইন্ধনগুলি ফেলবে আর জ্বলতে থাকবে তার স্বামী। আরেক দিনের ঘটনা এই উম্মে জামিলের আবু লাহাবের বিবির ঘটনা শুনেন। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রথম খলিফার মেয়ে, তিনি বলছেন লাম্মা নাযালা তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, এই আয়াত যখন নাজেল হলো তখন এই উম্মে জামিল মরিয়া হয়ে উঠেছে। আরে আমার স্বামী সম্পর্কে মোহাম্মদ বললে যে আবুল হাব ধ্বংস হোক, ও ভাবছে মোহাম্মদ সাল্লামের রচিত কথা, কোরআনের প্রতি তার বিশ্বাস রাখে না, আল্লাহ যে নাজল করেছেন আর আযাব ইলাহি যে নাজল হতে যাচ্ছে আসতে যাচ্ছে তার স্বামীর ওপর তার ওপর, এই কথা তো আর সে এতদূর পৌঁছতে পারছে না। সে ভাবছে মোহাম্মদ সাল্লাম এত বড় কথা বলেছে নিজের চাচা সম্পর্কে, আর আমার স্বামী সম্পর্কে, কোরাইশের একজন নেতা আবুল হাব আমার স্বামী তার সম্পর্কে। আকবালাতিল আওরা উম্মে জামিল, উম্মে জামিল হাতে পাথর নিয়ে আর রাগে ফুলতে ফুলতে এগিয়ে আসছে যে কোথায় মোহাম্মদকে পাই মারব। ওহিয়া তাকুল, এবং একটি কবিতা আবৃত্তি করছিল সে, মোজাম্মামান আবাইনা, মোজাম্মামান মানে নিন্দুক ব্যক্তি, নিন্দুক বলে না, প্রশংসনীয়র বিপরীত, প্রশংসনীয় যার প্রশংসা করা হয় আর ওর বিপরীত হচ্ছে নিন্দনীয়, না নিন্দনীয়, মোজাম্মামান আবাইনা, নিন্দনীয় ব্যক্তিকে অস্বীকার করেছি আমরা, ও দিন আহ কালাইনার, তার দিনকে আমরা ঘৃণা করি, অর্থাৎ মোহাম্মদ সাল্লামের নাম মোহাম্মদ বলতো না, যে জানেন আল্লাহ নাম রেখেছেন মোহাম্মদ আর তারা বলতো মোজাম্মাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাসছেন আর বলছেন যে আলহামদুলিল্লাহ তারা মোজাম্মাম বলে গালি দেয়, তো মোজাম্মামকে গালি লাগে আমাকে তো লাগে না, হ্যাঁ কেন তারা তো মোহাম্মদকে গালি দেয় না, আমার নাম তো মোহাম্মদ, আল্লাহ সম্মানী মোহাম্মদান, আল্লাহ আমার নাম মোহাম্মদ রেখেছেন আর তারা মোজাম্মামকে গালি দিচ্ছে, ঠিক না, নিন্দনীয় ব্যক্তিকে গালি দিচ্ছে, আল্লাহ প্রশংসনীয় আমার নাম রেখেছেন মোহাম্মদ। মোজাম্মামান আবাইনা, মোজাম্মাম নাম রেখেছিল, খারাপ নাম, যাকে পছন্দ করে না তার খারাপ নাম রাখে, এটি হচ্ছে মানুষের বদ স্বভাব, হ্যাঁ ভালো নাম দিয়ে তাকে ডাকে না, তাই না। এইরকমই যারা কোরআন এবং হাদিসের সত্য দিনের অনুসারী আজকালকার জামানায়, তাদেরকে ইংরেজেরা আর কবর পূজারীরা পীর পূজারীরা তারা ওয়াহাবি বলে মনে করেছিল, আমরা খারাপ নাম দিয়ে দিলাম তাদের, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হিকমতের কারখানা এত সুন্দর যে তাতে নামটাকে আল্লাহর নামের সাথে পাল্টিয়ে দিয়েছে, তারা খারাপ নাম দিতে পারেনি। ওয়াহাবি মানে আল্লাহওয়ালা, আল্লাহ নিয়া নবীটার নামের মধ্যে একটি নাম হচ্ছে ওয়াহাব, তো তারা নাম খারাপ দিতে চেয়েছিল। রহস্য জানেন ওয়াহাবি নাম কেন দিল, তারা ভাবলো যে আসলে তো তারা ভালো করেই জানতো যে যিনি সংস্কারক, যিনি মোজাদ্দেদ আর যিনি তাদের শত্রু তার নাম মোহাম্মদ, কারণ মোহাম্মদ বিন আব্দুল্লাহাব আব্দুল্লাহাবের ছেলে, আর আব্দুল্লাহাব যে মোহাম্মদ ইমাম মোহাম্মদ বিন আব্দুল্লাহাবের পিতা আব্দুল্লাহাব, আব্দুল্লাহাব তো হাম্বলি মজহাবের লোক ছিলেন এবং তিনি ছেলেকে বারবার করে নিষেধ করতেন, বাবা ওইসব ঝামেলায় যেও না, আমি বুঝছি তোমার কথাগুলি ঠিক কিন্তু ওইসব ঝামেলা আমি যাইনি, তুমি যেও না, যাইতে হবে না, চুপচাপ থাকো বাড়িতে বসো। আপনিও দেশে গেলে এরকম হয়তো বলবে, আপনার বাবা বলবে, মা বলবে, বাবা ঝামেলা যাস না, যে যা করছে করতে দে, চুপ থাক তুই, ঠিক না। তাহলে এই ভূমিকা ছিল আব্দুল্লাহাবের। তারপরে ওয়াহাবি কেন নাম দিল তারা, তারা ভাবলো যে এদেরকে মোহাম্মদই বলবো, যদি নাম দিতে হয় যে মোহাম্মদ আব্দুল্লাহাবের তারা অনুসারী, তাহলে মোহাম্মদের নাম দিতে হয়, হ্যাঁ সূক্ষ্ম নাম হচ্ছে কি মোহাম্মদই, মোহাম্মদের নাম দিয়ে দিব, তাহলে তো মোহাম্মদ সাল্লামের সাথে তারা ইয়ে পেয়ে যাবে, সম্পর্ক পেয়ে যাবে, আর আমরা তো চাই না যে মোহাম্মদ সাল্লামের সাথে তার সম্পর্ক হোক। এটা হচ্ছে কবর পূজারীদের থিওরি, এটা হচ্ছে ইংরেজ জালেমদের থিওরি, এই ব্রিটিশের থিওরি, কথা বুঝতে পারছেন, এই দুই দল, এক একটা রাজনৈতিক দল এই ইংরেজরা আর একটি হচ্ছে কবর পূজারীরা, বিদাতীরা, বিদাতীদের লক্ষণ। তো মোহাম্মদ থেকে মোহাম্মদী নাম রাখতে তারা মোটেই তৈরি হলো না, তখন কি করলো, নাম রাখা যাক ওয়াহাবি, কিন্তু ওয়াহাবি নাম রেখাও তা খারাপ নাম দিতে পারলো না, আল্লাহর নাম দিয়ে দিল ওয়াহাব, মানে আল্লাহওয়ালা, যেমন রব্বানি, রব্বানি রব থেকে রব্বানি মানে আল্লাহওয়ালা, ঠিক না, ওলামায় রব্বানি, হাক্কানি মানে হকওয়ালা, আল্লাহওয়ালা, আল্লাহ নিয়ে নবীর নামের একটি নাম হক, তো এরকমই ওয়াহাবি, খারাপ নাম দিতে পারেনি তারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারা নিন্দা যখন করতো, কুৎসা গাইতো, তখন মুজাম্মাম বলে ডাকতো, মোহাম্মদ বলো প্রশংসিত বলবো লোকটিকে, এত ঘৃণা করে আর ওকে মোহাম্মদ বলবো না, মোজাম্মাম কে, ওই যে মোজাম্মাম যাচ্ছে দেখো, ওই যে মোজাম্মাম মোজাম্মাম মোজাম্মামান আবাই না, এ মোজাম্মামকে অস্বীকার করেছি, মানে মোহাম্মদকে অস্বীকার করেছি, ও দিন দুইনাহ কালাই না, তার দিনকে ঘৃণা করি, অমা কালা বিরুদ্ধাচরণ করি, নাফরমানি করি, অমান্য করি, মানবো না। কে বলছে? উম্মে জামিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদে হারামে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, পাথর নিয়ে আসছে কাকে মারার জন্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য। ও মাহু আবু বকর, আল্লাহ রাসূলের সাথে আবু বকর বসে আছেন। ফালাম্মা রাআহা আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন ওই মহিলাকে, বুঝতে পারছেন এই মহিলা তো খুব খারাপ চরিত্রের মহিলা, তো মেরে দিবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর। কালা ইয়া রাসূলুল্লাহ, বলছেন যে হে আল্লাহ রাসূল, লাকাদ আকবালাত ওয়া আনা আখাফু আলাইকা আন তারাকা, এই মহিলা দুষ্ট খুব, এ সামনে আসছে বেড়ে কিন্তু আপনাকে মারার জন্য, আর হাতে পাথর আছে, আমার আশঙ্কা হচ্ছে যে আপনাকে দেখে নিলে কিন্তু পাথর ছেড়ে দেবে। যারা গ্রামার পড়েছেন কিছুটা, লাইয়া ফাল মানে কখনো সে করবে না, তো লান্তারানি কখনো আমাকে দেখতে পাবে না। ওয়াকারা আ কোরআনান ইতাসাবিহি, কোরআনের একটি আয়াত পাঠ করলেন যার দ্বারা আল্লাহর কাছে আশ্রয় নিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কোরআন আয়াতটি মুখস্থ করলেন, সূরা ফুরকানের আয়াত। وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَّسْتُورًا يا আছে এই তাফসীর পড়ার পরে আমার বেশ কিছুদিন আগে হঠাৎ করে এই আয়াত মনে এলো, আরে এই আয়াতটা তো সত্যি, এই ক্ষেত্রে যদি কেউ যদি বিপদের আশঙ্কা করে যে আমার কারো পক্ষ থেকে বিপদ আসতে পারে, ধরেন কোন শত্রু বলে ভয় করছেন আপনি, পারিবারিক শত্রু থাকতে পারে, আপনার জমি জায়গা নিয়ে শত্রুতা থাকতে পারে, সামাজিক কোন শত্রু হতে পারে, রাজনৈতিক শত্রু হতে পারে, আমাদের দেশে বহু রকমের শত্রু আছে, ভয় করছেন আপনি, বাইরে যাচ্ছেন, মসজিদে যাচ্ছেন বা বাজারে যাচ্ছেন, আপনি আয়াত পড়ে বেরোন, কোরআন তেলাওয়াত করতে থাকেন। আয়াত নম্বর হচ্ছে সূরা ফুরকানের 45। ওয়াইজা কারাতাল কোরআন, আল্লাহ কি বলছেন আয়াতে, তুমি যখন কোরআন তেলাওয়াত করবে, তাহলে কোরআন তেলাওয়াত করতে থাকেন আপনি, যে আল্লাহ বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনু বিল আখিরা, তাহলে হে নবী আপনার মাঝে এবং যারা আখিরাতের প্রতি ইমান রাখে না, বিশ্বাস রাখে তাদের মাঝে হেজাব মাস্তুরা, এমন পর্দা তৈরি করে দেবো যা তোমার আড় করবে। জি, হেজাবান মাস্তুরা, হেজাব মানেও পর্দা আর মস্তুর মানে পর্দা, যেমন পর্দা যা তোমাকে আড়ে রাখবে, মানে তোমার উপর সে আক্রমণ করে ক্ষতি সাধন করতে পারবে না, আক্রমণ করতে পারবে না, আক্রমণ করলে ক্ষতি সাধন করতে পারবে না। আরো আয়াত রয়েছে সূরা ইয়াসিনে, জানেন, ও যে আল্লাহ মিন বাইনা আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, রিওয়ায়াত রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের রাস্তায় বেরিয়েছিলেন তখন এই আয়াত পাঠ করছিলেন আর বেরিয়ে গেছেন ঘর থেকে, আর ঘর চারিদিক থেকে ঘেরা আছে কাফেররা। ঠিক আছে, আয়াতগুলো মনে থাকবে, এইরকম যখন বিপদের আশঙ্কা মনে করবেন বা একাই আছেন রাস্তায়, একাই আছেন, এটা তো হইতে পারে, আপনি এখান থেকে গিয়েছেন, এয়ারপোর্ট থেকে যাচ্ছেন, মাল সামান নিয়ে যাচ্ছেন, একাই আছেন, শত্রু ছিনতাইকারী ইত্যাদি বিভিন্ন রকমের দুশ্মন, চোর ডাকাত ইত্যাদি হইতে পারে, আপনি আয়াত পাঠ করছেন, ওয়াইজা কারাতাল কোরআন জাআলনা বাইনাকা বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা ওয়া জাআলনা মিন বাইনা আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা। হ্যাঁ, আল্লাহ কি বলছেন? ওয়া জাআলনা মিন বাইনা আইদিহিম, তাদের সামনেও আমি আর তৈরি করেছি, তাদের পিছনেও আর তৈরি করেছি, এবং তাদেরকে তা দিয়ে আবৃত করে ঢেকে দিয়েছি, ফাহম লাইভ সরুন, সুতরাং তারা দেখতে পায় না, দেখতে পাবে না। এই আয়াতগুলির তাহলে কি রয়েছে, সম্পর্ক রয়েছে এই বিষয়বস্তুর সাথে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করলেন, আল্লাহর আশ্রয় গ্রহণ করে, ফাআকবালাত, সেই মহিলা এগিয়ে আসলো, হাত্তা ওয়াকাফাত আলা আবি বকর, এসে একবার আবু বকরের সামনে এসে দাঁড়িয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসে আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে সে মহিলা বলছে, ইন্নি উখবিরতু আন্না সাহিবাকা হাজানি, আমাকে জানানো হয়েছে বা আমি জানতে পেরেছি যে তোমার সঙ্গী আমার কুৎসা গাইছে নাকি, তোমার সঙ্গী আমার কুৎসা গাইছে, মানে অমরাতু হাম্মালাতাল হাতাব, অমরাতু হাম্মালাতাল হাতাব, আর তার স্ত্রী যে ইন্ধন কোড়ানি হবে বা ইন্ধন বহনকারিণী হবে, এটিকে সে কুৎসা ধরেছে, আর তার স্বামীর ধ্বংসের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছে, তোমার সঙ্গী এগুলি কথা বলছে? ফাকাল আল্লাহ, আবু বকর সিদ্দিক বলছেন, না না না, কোথায় তোমার কুৎসা গিয়েছে, এটি কুৎসা নাই, আল্লাহর কোরআনের আয়াত নাযিল হয়েছে, এটি কুৎসা কেন হবে? ওয়ারাব্বি হাযাল বাইত মাহাজাকে, এই যে ঘর আল্লাহর ঘর, বাইতুল্লাহ, রবের কসম করে বলছি, রব্বি হাযাল বাইত, এই বাইতুল্লাহর রবের কসম, বাইতুল্লাহর কসম করা হারাম, কারণ বাইতুল্লাহ হচ্ছে মখলুক, আর বাইতুল্লাহ রবের, রব্বে কাবার কসম, কাবার রবের কসম করতে পারেন, কিন্তু কাবার কসম জায়েজ নয়, কাবার রবের কসম করে বলছি, মাহাজাকে, তোমার কুৎসা গান নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাওয়াল্লাত ফিরে যাচ্ছে সে। ওয়াহিয়া তাকুল আর সে বলছে কাদ আলেমাত কুরাইশ আন্নি ইবনাতু সাইয়্যিদাহা, কুরাইশ বংশের লোকেরা সবাই জানে যে আমি কুরাইশের নেতার মেয়ে, কুরাইশ বংশের নেতার মেয়ে আমি। কাল ওয়া কাল আল ওয়ালিদ ফি হাদিসিহি আও গায়রুহু ফাআসারাত উম্মু জামিল ফি মিরতিহা, হঠাৎ করে উম্মে জামিল এই দুষ্ট নারী সেখান থেকে ফিরে যাচ্ছে না, আছাড় খেয়ে পড়ল কাপড়ে একটু বেড় ছেড় লেগে গিয়ে আছাড় খেয়ে পড়লো। ওয়াহিয়া তাতুহু বিল বাইত, বাইতুল্লাহর তওয়াফ করছিল সে সময় আছাড় খেয়ে পড়লো। তারা তো জাহিলি যুগ, মোশে সে মূর্তিগুলির তওয়াফ করত, কারণ মূর্তি রাখা আছে ওখানে, কাবার তওয়াফ করতো মানে মূর্তির তওয়াফ করতো। ফাকালা তায়েসা মোজাম্মাম, সে বলছে তায়েসা মোজাম্মাম মানে কে, হ্যাঁ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস হোক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তারা দিয়েছিল মোজাম্মাম। ফাকালা উম্মে হাকিম বিনতে আব্দুল মুত্তালিব, উম্মে হাকিম বিনতে আব্দুল মুত্তালিবের মেয়ে এই উম্মে হাকিম। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়, সে বলছে ইন্নিল্লা হাসানুন, আমি সতী নারী, ফামা ওকাল্লাম, এই সম্পর্কে আমি কিছু বলবো না। তো সে ইসলাম গ্রহণ করেনি, কিন্তু ভাতিজা সম্পর্কে তিনি কোন কথা বলতে চাইলেন না। তো এই হাদিস দ্বারা বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু মারার জন্য, নবী সাল্লাল্লাহু ক্ষয়ক্ষতি করার জন্য কাফেররা বহুবার চেষ্টা করেছে কিন্তু কামিয়াব হতে পারে। নাহলে দীর্ঘ ১৩ বছর থেকেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের মাঝে আল্লাহর খাস হেফাজত, যে কাফেররা কিছুই করতে পারেনি। শেষ মুহূর্তে যখন একবার প্রাণ থেকে শেষ করে দেব বাড়ি ঘেরাও করেছে, তখন আল্লাহর স্পেশাল হেফাজত দিয়ে সেখান থেকে উঠিয়ে নিয়েছে, মদিনায় সহিহ সালামতে পৌঁছে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো এই ছিল সূরা তাব্বাত বা সূরা মাসাদ সম্পর্কে তাফসীর। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, কোরআনে করিম বুঝার এবং তার প্রতি আমল করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন, সত্য পথে চলার জন্য আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।